نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام حضرة العلماء الكرام معزز الحاضرين আমি আপনাদের খেদমতে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামের সূরা ইসরা এর প্রথম আয়াত তিলাওয়াত করেছি। একজন জিম্মাদার দিতে পারে না, তিনজন জিম্মাদারে তিন তিন জন অবশিষ্ট। আল্লাহ পবিত্র কালামের সূরা ইসরা এর প্রথম আয়াত তিলাওয়াত করছি। এই সূরার এক নাম হইল সূরা ইসরা, আর এক নাম হইল সূরা বনী ইসরাইল। ইসরা শব্দের আভিধানিক অর্থ হইল রাত্রিকালীন ভ্রমণ, কিন্তু ইসলামের পরিভাষায় যে কোন রাত্রিকালীন ভ্রমণকে ইসরা বলা হয়। পরিভাষাগত ভাবে শুধুমাত্র মহানবী মোহাম্মদ রসুলের ভ্রমণটাকে ইসরা বলা। যেহেতু আল্লাহ রাসুল মেরাজে গমন করেছিলেন রাত্রে, এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ভ্রমণটাকে ইসলামের পরিভাষায় ইসরা বলা। এরই আরেক নাম মেরাজ। মেরাজ শব্দের আভিধানিক অর্থ উর্দুতে গমন। যেহেতু মেরাজের রাত্রে আল্লাহ রসুলের ভ্রমণটা শুধু সমতল ভূমিতে ছিল না, আসমানের দিকেও ছিল, ভূমি সম্পন্ন ছিল, এই জন্য মেরাজের দুই নাম, এক নাম ইসরা আরেক নাম মেরাজ। রাত্রিকালে ভ্রমণটা হওয়ার কারণে এর নাম ইসরা, আর উল্টো দিকে হওয়ার কারণে তার নাম মেরাজ। এই মেরাজটা আমাদের মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অন্যান্য নবী রাসূলগণ থেকে যে সমস্ত আলাদা মর্যাদা দান করছেন, এর মধ্যে মেরাজটা হল আমাদের নবীর একটা আলাদা মর্যাদা। আমরা একটু বোঝার চেষ্টা করি যে মেরাজটা আমাদের নবীর আলাদা মর্যাদা কি হবে। সমস্ত নবী রসুলকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াবাসী মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়াইছে। বলছেন যদি তোমরা দুনিয়ার জীবনে আল্লাহর পথে চলো তাহলে পরকালের জীবনে তোমরা জান্নাতে যাবে, আর যদি দুনিয়ার জীবনে আল্লাহর পথে চলো না মন করা মতে চলো তাহলে পরকালের জীবনে তোমরা জাহান্নামে যাবে। আল্লাহর পক্ষ থেকে এই বাণীগুলি মৌলিকভাবে সমস্ত নবী রাসূলগণ দুনিয়ার মানুষের কাছে প্রচার করেছে, কিন্তু একজন নবীকেও আল্লাহ দুনিয়াতে পাঠাবার পরে বলেন নাই যে আল্লাহর বাণী আপনি দুনিয়ার মানুষকে শোনাইতেছেন সেই আল্লাহর সাথে নিজে এসে সাক্ষাৎ করে যান। একজন কেউ যে বেহেস্তের সংবাদ, যে জাহান্নামের সংবাদ আপনি দুনিয়ার মানুষকে শোনাইতেছেন সেই বেহেস্ত আপনি নিজে এসে দেখে যান, এমন কথা কোন নন্দে শুধুমাত্র আমাদের মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ ওহি দিয়া দুনিয়াতে পাঠাইয়া বেহের দুদকের সংবাদ জানাইয়া আবার বলছেন আপনি নিজে আসুন, আমি আল্লাহর সাথে নিজে সাক্ষাতে আলাপ করে যান এবং যে জান্নাত জাহান্নামের সংবাদ দুনিয়ার মানুষকে শোনাইতেছেন সেই জান্নাত জাহান্নাম আপনি নিজে পরিদর্শন করে যান। সুতরাং মেরাজের ঘটনাটা আমাদের নবীর অন্য সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা যে সমস্ত কারণে এবার এই মেরাজের ঘটনাটা এটা দেখা। রজব চান্দের ২৬ তারিখ দিনগত ২৭ তারিখে এশার নামাজের পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালিব, আবু তালিবের মেয়ে উম্মে হানি করে বিশ্রাম নিতেছিল। পুরাপুরি ঘুমেও ধরছে না আর পুরাপুরি জাগ্রত হো না, ঠিক এই অবস্থায় হযরত জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, রসূলকে ঘর থেকে বাইর করলেন, কাবা শরীফের কাছে দরজার পাশে নিয়ে গেলেন, ওইখানে রসূলকে রসুলের সিনার পরক কুদরতিভাবে অপারেশন করিয়া অন্তরাত্মা বাহির করিয়া দন্ত কুয়ার পানি দিয়া ধরিয়া আকাশে উড়ে চললেন জিব্রাইল তার যে বাহন নিয়ে আসিলেন গুরাব নামের সেই বাহনে বাহকের ঘটনার বিবরণ নীতি কি আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সেই আল্লাহ যিনি মেরাজে নিয়ে গেলেন তার বান্দাকে। মেরাজের ঘটনার বিবরণ যে আল্লাহ আল্লাহ যে আয়াতে দিলেন সূরা ইসরার প্রথম নম্বর আয়াতে, আয়াতের শুরুতেই সুবহান শব্দ বলছেন সুবহান আল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দাকে মেরাজে নিয়ে গেলেন। মেরাজে দিলেন নবীকে আর প্রশংসা করলেন নিজেকে, পবিত্র সেই আল্লাহ, পবিত্র সেই আল্লাহ কইলে প্রশংসার নবীর হইল না আল্লাহ। এখানে অবস্থার তো চাহিদা যে প্রশংসাটা নবীর, এখানে আল্লাহুল আলমী নিজের পবিত্রতা বর্ণনা করিয়া নবীর মেরাজের ঘটনার বিবরণ শুরু করলেন কেন? এই প্রশ্নের জবাবে উপস্থিতি নেকরাম লিখছেন মেরাজের ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই একটা আশ্চর্য ব্যাপার, অলৌকিক ব্যাপার, যে ঘটনার যে কোনো একটা অংশ শুনলেই মানুষের মনে প্রশ্ন জাগবে যে এটা কেমন করে সম্ভব, এটা তো লৌকিক কাণ্ড নয়, এটা তো অলৌকিক, এটা তো সাধারণ ঘটনা নয়, এটা তো আশ্চর্য ব্যাপার, এটা কেমন করে সম্ভব। যেহেতু মেরাজের ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা আছে সবগুলি আশ্চর্য, শোনা মাত্রই মানুষের মনে প্রশ্ন জাগবে এটা কেমন করে সম্ভব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা বর্ণনা করার শুরুতেই সুবহান শব্দ দিয়া এই প্রশ্নের জবাব দিয়েছে। এই সমস্ত আশ্চর্য ঘটনা ঘটা কেমন করে সম্ভব, এই যে একটা প্রশ্ন মানুষের মনে জাগবে মেরাজের ঘটনা শুনলে, একটু পরপরই এই প্রশ্ন জাগবে, বারবার এই প্রশ্নটা রাখবে যে কেমন করে সম্ভব। এই প্রশ্নটার জবাব দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ঘটনার বিবরণ শুরু করছেন এবং প্রশ্নটার জবাব হইল সুবহানাল্লাহ। এখন আমরা বোঝার চেষ্টা করি যে সুবহান শব্দ দিয়ে এই প্রশ্নটার জবাব কিভাবে। সুবহান শব্দের শাব্দিক অর্থ হল পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিনকে সুবহান নামে ডাকা হয় দুর্বলতা পরমতাপেক্ষিতা পরনির্ভরশীলতা অক্ষমতা এই সমস্ত আয়ুদ্দেকে পবিত্র বোঝানোর জন্য। আল্লাহ সুবহান মানে আল্লাহ দুর্বল না, আল্লাহ দুর্বলতার থেকে পবিত্র। আল্লাহ সুবহান মানে আল্লাহ অপরের মুখাপেক্ষি না, আল্লাহ স্বয়ং সম্পর্ক। আল্লাহ সুবহান মানে আল্লাহ অক্ষম না, আল্লাহ সক্ষম। তাহলে আল্লাহকে যে সুবহান বলা হয় যে সুবহানের অর্থ পবিত্র, এখানে দুনিয়ার কোন বাহ্যিক অপবিত্রতা থেকে পবিত্র বোঝাবার জন্য আল্লাহর নামে সুবহান ব্যবহার করা হয় না। আল্লাহর নামে সুবহান ব্যবহার হয় কতগুলি আয়ুব থেকে, কতগুলি দোষ থেকে, কতগুলি দুর্বলতার থেকে পবিত্র বোঝাবার। আল্লাহ সারা জগতের সবাই কোন না কোন ক্ষেত্রে গিয়ে অক্ষম হয়, কোন না কোন ক্ষেত্রে গিয়ে অপারক হয়, কোন না কোন ক্ষেত্রে গিয়ে অহরের মুখামুখি হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যাপারেই অপারক নন, কোন ব্যাপারেই অহরের মুখামুখি নন। আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যাপারেই অপরের উপর নির্ভরশীল নন, সকল প্রকার পরমতার থেকে, সকল প্রকার দুর্বলতার থেকে, সকল প্রকার অক্ষমতার থেকে আল্লাহ পবিত্র। এই হল আল্লাহকে সুবহান বলার মর্ম। এই মর্মটা সরাসরি ভালো রকম বুঝিয়া যদি আমরা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তসবিহ জপ করি, এই মর্মটা সঠিকভাবে উপলব্ধি করিয়া যদি সুবহান আল্লাহ তসবিহ জপি, এই তসবির কত বড় যে পাওয়া। যখন কোন বন্দায় অন্তরের মাঝে পূর্ণ ইয়াকিন নিয়া পূর্ণ বিশ্বাস নিয়া আল্লাহকে সকল প্রকার অক্ষমতা থেকে পবিত্র বিশ্বাস করে এবং বলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিতে এই বন্দার পক্ষে সহযোগী হইয়া যায়। এই সুবহান আল্লাহ তসবির পাওয়া এই কারণে সহি বহারি শরীফের সর্বশেষ হাদিসে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কথা আছে মুখে উচ্চারণ করে বড় সহজ, কিন্তু মিজানে হাসরের মাঠে নেকির পাল্লায় ওজন হবে খুব ভারী। এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দুইটা কথা অত্যন্ত প্রিয় মহব্বতে, মুখে উচ্চারণ করা সহজ কিন্তু মিজানে ভারী হবে। এই দুইটা কথা একটা কথা হল সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহ পবিত্র আল্লাহর প্রশংসা। এই কারণে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তসবিহ আমরা যারা করি যদি এখলাসের সাথে করি এবং তার পুরাপুরি গুণাবলী যদি পাইতে চাই, সুবহান শব্দের মর্মটা অন্তরে উপলব্ধি করিয়া করলে, একবার করলে যে পরিমাণ অ্যাকশন হবে, মর্ম উপলব্ধি না করিয়া শুধু মুখে মুখে বললে হাজার বার করলে ওই রকমের অ্যাকশন হবে। এই কারণেই সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তসবিহ করনেওয়ালাদের মধ্যে অনেক সময় ব্যবধান দিয়ে যায়। কোন মানুষ সারা দিন নেই বল সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তসবিহ হইলেও মনে করে অমুকের উপরে ভরসা না বললে আমার চলত, হারামুদির উপর ভরসা না বললে আমার চলত, খেতের উপর ভরসা না করলে আমার চলত, দোকানের উপর ভরসা না করলে আমার চলত না, চাকরির উপর ভরসা না করলে আমার চলত না, অথচ সারা জীবনই সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। ব্যাপার কিটা সুবহান যে আল্লাহর নাম, এই নামের গুরুত্ব, এই নামের মর্মতার অন্তরে বসাইয়া তোকে না, বাসা বাসা ভাবে চলে আল্লাহ সুবহান নামের গুরুত্ব যার অন্তরে বসবে, দুনিয়ার কোন ব্যক্তি, দুনিয়ার কোন বস্তু, দুনিয়ার কোন হারাম জিনিসের উপর থেকে তার নির্ভরতা একমাত্র আল্লাহ নির্ভর চলে যাবে। সে মনে করবে আমার জীবনের সকল সাফল্যের জন্য একমাত্র আল্লাহ যথেষ্ট, আমাকে আল্লাহ স্বনির্ভর কি, আল্লাহ মনোমুখা ব্যক্তি না, আল্লাহ অক্ষম না, আমার যা কিছু থাকে সব কিছুর জন্য আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং আল্লাহ আমাকে দিতে সক্ষম। যাই হোক, কথায় কথায় একটু ভিন্ন দিকে আমি চলে গেলাম। মেরাজের ঘটনার বিবরণ দিতে গিয়ে আল্লাহ সুবহান শব্দের দ্বারা শুরু করতে গেলাম। মেরাজের ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বিবরণটাই আশ্চর্য আর আশ্চর্য। শোনা মাত্রই মানুষের মনে প্রশ্ন জাগবে, এটা কেমন করে সম্ভব? আল্লাহ প্রশ্নের জবাবে বলেন, আমি সুবহান, তোমাদের পক্ষে অসম্ভব, তোমরা অক্ষম, আমি আল্লাহর পক্ষে সম্ভব, যেহেতু আমি সুবহান, আমি অক্ষমতার থেকে পবিত্র, আমি সম্ভব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মহানবীর আসমান জগতের ভ্রমণ মেরাজের ঘটনার বিবরণ শুরু করার সময় সুবহান শব্দ দিয়ে শুরু করছে, নিজের নামে সুবহান শব্দ ব্যবহার করছে। আর নবীর নামে কি ব্যবহার করছেন আল্লাহ বলবেন, سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দাকে মেরাজে নিয়ে গেলেন, যিনি তার নবীকে নিয়ে গেলেন, যিনি তার রসূলকে নিয়ে গেলেন, যিনি তার হাবিবকে নিয়ে গেলেন, যিনি রহমতুল লিল আলামিনকে নিয়ে গেলেন, এইভাবে বলেন। অথচ আমাদের নবী আল্লাহর নবী, আমাদের নবী আল্লাহর রসুল, আমাদের নবী রহমতুল্লিল আলামিন, আমাদের নবী আল্লাহর হাবিব, আমাদের নবী আল্লাহর দোস্ত। কিন্তু মেরাজের ঘটনা বর্ণনা করার সময় আমি আমার বন্ধুকে মেরাজে নিয়ে আসলাম, আমি আমার নবীকে মেরাজে নিয়ে আসলাম, আমি আমার রসুলকে মেরাজে নিয়ে আসলাম, আমি রহমতুল্লিল আলামিনকে মেরাজে নিয়ে আসলাম, এই ভক্তিতে না বলে আল্লাহ হোসেন আমার বন্দাকে মেরাজে নিয়ে আসলাম। আল্লাহর নিজের নামে মেরাজের ঘটনায় সুবহান শব্দ ব্যবহার করার তাৎপর্য হল, তোমরা মনে যদি প্রশ্ন থাকে কেমন করে সম্ভব, এটা স্বাভাবিক, যেহেতু তোমরা অক্ষম, আমি আল্লাহর পক্ষে সবই সম্ভব, যেহেতু আমি আল্লাহ অক্ষমতার থেকে পবিত্র, আমি আল্লাহ অক্ষম। আর নবীর নামে মোহাম্মদ শব্দ ব্যবহার না করিয়া নবী শব্দ ব্যবহার না করিয়া রসুল শব্দ ব্যবহার না করিয়া রহমতুল্লিল আলামিন শব্দ ব্যবহার না করিয়া মুস্তফা শব্দ ব্যবহার না করিয়া মুজতবা শব্দ ব্যবহার না করিয়া আহমদ ব্যবহার না করিয়া বন্দা শব্দ ব্যবহার করার বিভিন্ন তাৎপর্য আছে। এর মধ্যে একটা তাৎপর্য হইল, নবী রাসূলগণের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক প্রধানত দুই ধরনের, একটা হল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আরেকটা হল বন্দাগণের দিকে প্রেরিত। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হিসাবে তারা নবী এবং রাসূল, কিন্তু বন্দাগণের দিকে প্রেরিত হিসাবে তিনি নিজেও একজন বন্দা, এই জন্যই আরেকজন বন্দার কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী রাসূল বলে। তিনি যখন বন্দাদেরকে কথা বলবেন তখন আল্লাহর পক্ষ থেকে, কিন্তু তিনি যখন আল্লাহর সাথে আচরণ করবেন তখন বন্দার মতো আচরণ করবেন। বন্দারের কথা বলার সময় বলবে আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহর সাথে তুমি আচরণ করতে হইলে আচরণ করবা বন্দার মতো। বন্দার মতো যেমন বন্দায় যেমন আল্লাহর সামনে মাথা মতো করে তাই আল্লাহর সাথে মাথা মতো করবা, বন্দায় যেমন আল্লাহরে রুকু করে তাই আল্লাহরে রুকু করবা, বন্দায় যেমন আল্লাহরে সেজদা করে তাই আল্লাহরে সেজদা করবা, বন্দায় যেমন আল্লাহর বন্দেগি করে তাই আল্লাহর বন্দেগি। কাজে এই নবীগণের সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে বন্দাগণের দিকে যখন হইব তখন তারা নবী রসুল হন, আর নবীর পক্ষ থেকে আল্লাহর সাথে যখন কোন আচরণ হয় তখন নবীগণের নবীগণ সবচেয়ে বড় বন্দা, সবচেয়ে বড় আল্লাহর বন্দেগী করতে বলা হন। ওই তথ্যের দিকে ইঙ্গিত করি আল্লাহ, আমার নবীরে মেরাতে নিলাম, আমার রসুলকে মেরাতে নিয়ে গেলাম না ভাইয়া, মানে আমার বন্দারে মেরাতে নিয়ে গেলাম, তিনি যে পরিমাণ বন্দেগী আমার করতেন এবং করবেন এই পরিমাণ বন্দেগী সমস্ত জগৎবাসী নিয়েও করতে হবে। আরেকটা আগে আরেকজন তিনি হইলেন হযরত ঈসা আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালাম আমাদের মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা দুনিয়াতে শুভাগমন করার প্রায় 550 বছর আগে দুনিয়াতে আছেন। এক বিশেষ কারণবশত আল্লাহ ওনাকে মরণ না দিয়া সশরীরে জিন্দা অবস্থায় আসমানে উঠে গেছে, যে কারণে কিয়ামতের আগে আবার দুনিয়াতে আসবেন মরণের কাজটা সম্পন্ন করার জন্য। ইনি হলেন হযরত ঈসা আলাইহিসসালাম। এই সুযোগে ঈসা আলাইহিসসালামের উম্মত খ্রিস্টানেরা হযরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করছে, যেহেতু তিনি একদিকে মানুষ পিতার বলে জন্মগ্রহণ করছেন না, সুতরাং আল্লাহরে ওই ঈসা নবীর পিতা সাব্যস্ত করছেন, আর যেহেতু ইনি মরণ বরণ করছেন না, বিনা মরণে আসমানে উত্থিত হয়ে গেছেন, এই জন্য ওনাকে আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র সাব্যস্ত করছেন। সহীহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতুনি কামা আত্রাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ইন্নি আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুনু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। ও আমার উম্মত মুসলমান হল, খ্রিস্টান বলতে তার নবীরে তাজিম করার নামে আল্লাহর পুত্র সাজাইয়া যে রকম আল্লাহর শরীকদার বানাইছে, তোমরা মুসলমান বলতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে তাজিম করার নামে আমাকে এইভাবে আল্লাহর শরীকদার বানাইও না, আমি আল্লাহর পুত্র না, আমি আল্লাহর বান্দা। শিক্ষা দিয়েছেন আমি আল্লাহর পুত্র না, আমি আল্লাহর বান্দা। একজন সশরীরে জিন্দা অবস্থায় এক নবী আসমানে উঠে দেওয়ার কারণে তার উম্মতেরা কাঁদে আল্লাহর পুত্র সাজাই কি মুহাম্মদ রাসূলুল্লাহর ও যদি মেরাজের রাত্রে সশরীরে জিন্দা অবস্থায় যেহেতু আসমানে যেতে হই, এই কারণে ওনার উম্মতেরাও যদি ওই অনুসরণ করে ওনারে আল্লাহর পুত্র বা আল্লাহর আগন্তুক আত্মীয় সাজিত বলে লায়, এর থেকে আল্লাহ সতর্ক করিয়া দিয়া উম্মতকে আমার নবীরে মেরাজে নিলাম, আমার রসুলদের মেরাজে নিলাম না, বিয়া হই আমার বন্দারে মেরাজে নিলাম, তাইও সাবধান বন্দারে আমার শরীর হওয়া। এই হল মেরাজের ঘটনা বর্ণনা করার সূচনা, যে আল্লাহ নিজের নামে সুবহান আর নবীর নামে বন্দা হওয়ার কারণ ভবিষ্যৎ। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কেন আমার বন্দারে মেরাজে নিয়ে আসলাম? আখেরাতের জগৎ, আসমানের জগৎ, জগতে আমার যে সমস্ত কুদরতি লীলা খেলা বিদ্যমান আছে এগুলি আমি তাকে সাকুল ভাবে জানাই দেওয়া লাগবে। নিজে নবী চাকুল ভাবে যেন বেহেস দেখতে পারেন, চাকুল ভাবে যেন জাহান্নাম দেখতে পারেন, বেহেস্তের সুখ শান্তি যেন নিজে চাকুল ভাবে দেখিয়া গিয়া দুনিয়ার মানুষের খবর দিতে পারেন, জাহান্নামের আজাব গজব যেন নিজে চাকুল ভাবে দেখিয়া গিয়া দুনিয়াবাসীকে খবর দিতে পারেন, এমনকি আমি আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করিয়া আলাপ করিয়া গিয়া যেন দুনিয়ার মানুষকে সাক্ষ্য সংবাদ দিতে পারেন, এই জন্য আসমান জগৎ এবং পরকালের জগতের বিষয়গুলি আমি তাকে চাকুল ভাবে দেখাইয়া দেওয়ার জন্য মেরাজে নিয়ে আসলাম। তাই হযরত জিব্রাইল আলাইহিসসালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এশার নামাজের পর যখন রাসূল নিজের আপন চাচা তখন উম্মে হানি বিনতে আবি তালিবের ঘরে বিশ্রামরত ছিলেন, রাসূলকে সেখান থেকে বাইর করলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিব্রাইল ফেরেশতায় কর্তা কি দরজা খুলতে আবার বলেন, দরজাতে লাহান বন্ধ আছে, ইলাহান বন্ধ রাখিয়া গড়ের ছাদের মধ্যে ফাটল সৃষ্টি করিয়া ছাদের ফাটল দিয়া বার করিয়া আবার আর ছাদের ফাটল দূরা লাগাইয়া দিয়া নবীর বাদ করে। ঘটনা শুনলে মনে জাগে কি এটা কেমন ভাবে সম্ভব? আল্লাহ আগে দব দিলে তুমি সুবহান কইয়া তোমরা অক্ষম, তোমরা পক্ষে সম্ভব না, আমি অক্ষমতার থেকে পবিত্র, আমি সুবহান আমার পক্ষে সম্ভব, ওই আল্লাহ দব দিলে তুমি না অগ্রিম জল। যখন ওই মনে আপনার প্রশ্ন যাইব মেয়েরাদের ঘটনা কোনো অংশের মাঝে কেমন করে সম্ভব, আল্লাহ এক কথাই দব দিলে আমি সুবহান সকল রকমের অসম্ভবতার থেকে আমি আল্লাহ পবিত্র, আমার পক্ষে সকল কিছুই সম্ভব। সুবহানাল্লাহ। এরপরে এখান থেকে বাইক ফিরিয়ে নিয়া দন্দম সিনা মুবারকের কুদরতি অপারেশন করিয়া দন্দম কুয়ার পানি দিয়া ধুইয়া আবার আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ ভিতরে মহানবীর কুদ্রতি অপারেশন সত্য সদর্ভ আরবি ভাষায় এই ঘটনাটাকে বলে সাপুর সাদার, বাংলা ভাষায় বলে দক্ষ বিদারণ। আরবি শব্দটার অর্থ জানা যেমন সর্বস্তরে মুসলমানের জন্য কঠিন, বাংলা শব্দটা ব্যবহার করলেও তার মর্ম বোঝা সর্বসাধারণের জন্য কঠিন। এই জন্য আমি এটাকে সহজ বুদ্ধ করার লাগে বুঝিয়া থাকি কুদ্রতি অপারেশন, মেডিকেলের অপারেশন নয়, হাসপাতালের পদ্ধতির অপারেশন না, আল্লাহর কুদ্রতি ব্যবস্থায় অপারেশন। আল্লাহর কুদ্রতি ব্যবস্থায় নবী সিনা মুবারকে কাটিয়া আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ বার করিয়া দইয়া আবার ভিতরে ঢুকাইয়া দূরা লাগাই দেব। হাঁটতে খুব ব্যথা হয়েছিল না, নবী অস্ত্রেরও দরকার হচ্ছে না, দূরা লাগাইতে সিলাইও লাগছে না, মেডিসিনও লাগছে না, সময়ও লাগছে না, মুহাম্মদের এই ধরনের কুদ্রতি অপারেশন উনার জীবনে স্মরণ চাইবার কথা হচ্ছে আল্লাহ কত নাই। প্রথম দফা ধরা হয়েছে ওনার চার বছর বয়সে, দ্বিতীয় দফা ধরা হয়েছে দশ বছর বয়সে, তৃতীয় দফা ধরা হয়েছে চল্লিশ বছর বয়সে, চতুর্থ দফা ধরা হয়েছে মেরাজে। যে রাত্রে তিনি মেরাজে ছিলেন সেই রাত্রে ওনার বয়স কত ছিল এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিস্তর মতভেদ আছে। এর মধ্যে যে মতটা বেশি অগ্রগণ্য সেটা হল হিজরতের আগের বছর রজব চন্দ্রের ২৬ তারিখ হিজরত ২৭ তারিখের রাত্রে মহানবী মেরাজ হয়েছিল। হিজরতের আগের বছর গিয়ে থাকলে হিজরত করছিল ৫৩ বছর বয়সে, এর আগের বছর যদি মেরাজ গিয়ে থাকতে মেরাজ তা কত বছর বয়সে ৫২ বছর। এই বিবরণ মতে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫২ বছর বয়সে মেরাজের রাত্রিতে নবী সিনা মুবারকের কুদ্রতি অপারেশনটা জীবনের শেষবারের মতো চতুর্থবারের মতো করো। প্রত্যেকটা অপারেশনের পিছনে একটা করে রহস্য, এর মাঝে আমরা আসবো শুধু মেরাজের কাছে যে অপারেশনটা করা উচিত এর মাঝে কি রহস্যটা আছে বুঝার চেষ্টা করি। আল্লাহ আয়াতের মাঝে পরিষ্কার বলে দিবেন যে আমি আসমান জগতের কুদ্রতি লীলাখেলা দেখা নিয়ে লাগি, পরকারের জগৎকারদের চাকুর ভাবে নবীর শরীরের অবস্থা মন মানসিক আত্মার অবস্থা অন্যরকম হইয়া যেত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলে গোনার মতো একসা দুসা চুলদানি ভাবছিল, খুব বেশি রকমের ভাবছিল না চুলদানি, আঙ্গুলে গোনার মতো একসা দুসা ভাবছিল। চুলদানি ভাবাটা তো বৃদ্ধ হওয়ার একটা আলামত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি এই ব্যাপারে বলবেন সাইয়াবাতনি হুদ, আমারে বার্ধক্যে বুড়া করছে না, আমারে সুরায় হুদের মধ্যে আল্লাহ বেঈমান কাফির ফাবিসুরার জাহান্নামে কি পরিমাণ ভয়াবহ আযাব হইব এর বিবরণে আমারে বলা হয়। চিন্তা করে দেখো কাজ জাহান্নাম চোখে দেখুন না, খালি সুরায় হুদের আয়াতের মাঝে আল্লাহ যে বিবরণ দিছে এই বিবরণ খান করিয়া আল্লাহ রাসূলের কপাইন যে আমার সুদারি কপাই দেখা হচ্ছে। এখন যে আযাবের বিবরণ খানে শুনিয়া ওই মনে বুঝিয়া ওই সুলতানি কাকি যায়নি ইয়া তার চোখে দেখে অবস্থা রাখতে হইল। অনুরূপ ভাবে আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে ফরমাইন فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا ও মানুষ যদি আল্লাহর উপর দুই আসল সে কিয়ামতের দিন জাহান্নামের ভয়ে শিশুরা পর্যন্ত পুরোইয়ে কবি তিন পাঁচ নাই কিভাবে আজাদের অবস্থা, তখন যে সমস্ত মানুষ শিশু কালে মারা গেছি হাসরের মাঠে শিশু অবস্থায় যাতেছে, এরা পর্যন্ত জাহান্নামের আজাদের অবস্থা বুঝতে পারিয়া বুড়া হইনি। তখন আমরা দশম কথা বল যে জাহান্নামের অবস্থা বুঝতে পারলে শিশু বুড়া হইনি। জান্নাতের নিয়ামতের অবস্থা দেখেও যেন আত্মহারা না হন, জাহান্নামের আদাব গজবের অবস্থা দেখেও যেন হাত ফেরি না করেন, সেই অন্তরাত্মার মধ্যে জাহান্নামের আদাব গজব দেখিয়াও বরদাস্ত করার চান্সলেস না হওয়ার মতো যোগ্যতা দেওয়ার জন্য সম্পন্ন করিয়া মেরাজে যাওয়ার পথে বিদ্যুৎ কারেন্ট, বৈজ্ঞানিকেরা কয় কারেন্টের গতি হইল সেকেন্ডে 2,88,000 মাইল, এক সেকেন্ডে কারেন্ট 2,88,000 মাইল দূর যায়। নামের যে জন্তুটা জিব্রাইল ফেরেশতা লইয়া রসূলের মেরাজ দিয়া দিবার লাগি, এই এই বুরাকের গতি ও বিদ্যুতের গতি থেকে আরো বেশি আছে। এই কারণে এই জন্তুটার নাম হইছে বুরাক। মুফাসসিরিনে কিরাম লেখেন যে বুরাকের দিকে সোয়া লইয়া রসূল মেরাজ দিয়া, এই বুরাকের গতি পক্ষের কতটুকু আছে লেখুন, খোলা আকাশের মাঝে যেখানে কোন বাধা নাই, আরাম নাই, পর্দা নাই, মেঘ নাই, নামাজ নাই, এরকম খোলা আকাশের মাঝে চাইলে নজর যত দূর পর্যন্ত যায় বুড়াকে এক কদমে এক সেকেন্ডে অত দূর হতে। এই দ্রুত গতির কারণে নবী যে জন্তুর বিজে সোয়া হইয়া মেলা রয়েছে তাই জন্তুটার নাম রাখা হচ্ছে বুড়া। এই বুড়াকে আল্লাহ কি ক্ষমতা দিচ্ছা যে আজকে অতন্ত পারে আকাশে উড়িয়া অতন্ত পারে, নবীদের পয়সা করে দিই আর জিব্রাইল বুঝি না দিদি ইয়ার কারণ কি তা জিব্রাইলের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? নবীর মর্যাদা বেশি, সে তো আদৌ হইল দেব মর্যাদা বেশি, কিন্তু আগে তার দেব মর্যাদা হবে বলি দিবি স্বাভাবিক নিয়ম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন দেখুন একজন সাহাবি এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজন এক রাস্তা বাইরে দাঁড়িয়ে, আবু বকর বিজে বিজে আর ওই সাহাবি আবু বকরের আগে আগে আসলো, রসুলে ওই সাহাবিরে দেখিয়া বললে তুমি হার আগে আগে আসর জানো নি, বলে হা, বলে জেলের মর্যাদা দুনিয়াতেও তোমার থাকি বেশি আখেরাতেও তোমার থাকি বেশি, যার মর্যাদা বেশি তোমরা আন্দাজ করতে যারা অবস্থায় যাও তার অনুমতি ছাড়া বিশেষ কোন দরকার ছাড়া কান্ডে করে দিয়া তুমি আগে দিতে যাই হলো না, এটাও ইসলামের একটা শিক্ষা। এমনকি তফসিরের কিতাবে লেখা আছে কোন বুজুর্গ আল্লাহওয়ালা আলিমদের লইয়া যদি হানি হয়তো তাকে লইয়া দিবা শুরু করো তাকে শুরু করতাম, আর নয় তাই আগে খানা শুরু করবা এর বাদে আমি খানা শুরু করতাম। এটা তো কোন আল্লাহওয়ালা দিনদার ফরেজদার আলিমদের লইয়া যদি হতে দিয়া দিই হয়তো তাকে লইয়া দিবা যে তোমরা আগে যাও আমি একটু দরকারে করে দিয়ে আইব, আর নয় তাই আগে দিলে যাইবা আমি করে দিলে যাবি যা তো এই আইনে ইলোয় কিতাব হয় মেরাজ দেওয়ার সময় জিব্রাইল আগে দিবই তাহলে মিলে আগে দিব কিন্তু কুরআনের মধ্যে দেখা যায় জিব্রাইল বলছেন আগে দিয়ে আপনার মিলে বলছেন করে দিন এটা কারণ বুঝলেও কাজ কারণ হযরত মূসা আলাইহিস সালাম সাত বছর বয়সে ঘটনাচক্রে ফেরাউনের বিবি আসিয়ার লালন পালনের অধীনে গেলেন ফেরাউনের বিবি আসিয়ায় হযরত মূসা আলাইহিস সালামের লালন পালন করল ৩০ বছর বলতেছি সাত বছর বয়সে না একেবারে শিশুকাল হযরত মূসা আলাইহিস সালাম একেবারে শিশুকালে ফেরাউনের বিবি আসিয়ার লালন পালনের অধীনে গেলেন এবং শিশুকাল থেকে বুঝতে হওয়ার মধ্যে কি হইল দীর্ঘ ৩০ বছর পর্যন্ত ফেরাউনের বিবি আসিয়ার কাছে লালিত পালিত হইল ৩০ বছর বয়সে একটা দুর্ঘটনাকে কেন্দ্র করিয়া মূসা আলাইহিস সালাম ফেরাউনের দেশ থেকে গেলেন আরেক দেশ ও মাদিয়ান শহর ওই দেশের নবী আসলাম সোহাইব আলাইহিস সালাম এই দেশ তার নাকি অচেনা আছে সোহাইব আলাইহিস সালাম যখন খবর পাইলা যে একজন মূসা বিবি দিশে আইসে হইল সোহাইব আলাইহিস সালাম মেয়ে হাঁটাই হইল যে তার দেখিয়া আমার আমার বাড়ি তুই যাও আমার কথা বুঝিয়া দাও দাওয়াত দিয়া দিয়ে যাও ভদ্রত মূসা আলাইহিস সালামের কাছে সোহাইব আলাইহিস সালামের মেয়ে আইয়া বুঝিলা যে আমার আব্বাই বলছেন আপনার বাড়ি সামনে দাওয়াত আমার লগে আইতা সাধারণ নিয়ম হইল আমি ভোট চিনি না আমি যাইতাম পরে দিই আর তুমি ভোট চিনো তুমি আমার ভোট চিনে আগে দিই কিন্তু এখানো বিশেষ কারণে এই নিয়ম চলতো না নিয়মের ব্যতিক্রম করা লাগবে তুমি আইতারে পরে দিই আর আমি যাইবো আগে দিই তুমি ভিন্ন মেয়ে আমি ভিন্ন পুরুষ তুমি যদি আমার আগে আগে আঁটো ভোগ সিনে আনবার লাগি আর আমি যদি তোমার পরে পরে আমি তোমার বড় করার লাগি আমার ইচ্ছা না থাকলেও আমার নজর তোমার উপরে বলব আজ এখানে সাধারণ নিয়ম লঙ্ঘন করা লাগবে সাধারণ নিয়ম এখানে কার্যকর হবে না তুমি আমার পরে পরে থাকবে আমি আগে আগে যাইব তবে আমি যে ভোগ সিনি না তুমি পরে দিতে কি আমার ভোগ সিনাই যাই কিনা না যে কোনো টার্নিং এরিয়া লেফট রাইট হইবার মেয়ে পরে দিতে গিয়া মুসার সামনে আগে দিদি আর টার্নিং লোক দিয়া ওই লেফট রাইট কইতে মুসা নবী বুঝে নিয়ে আমার ডাইনে রাইতা না ওদের রাইতা এখানে স্বাভাবিক নিয়ম রক্ষা করা হয়েছে না স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম করা হয়েছে ব্যতিক্রম করা হয়েছে এইরকম মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম এবং জিব্রাইল তারা দুজনের মধ্যে স্বাভাবিক নিয়ম হইল রসুলরে আগে দিব এটা আর জিব্রাইলে পরে দিব এটা কিন্তু এখানে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম হইলা জিব্রাইলে রসুলরে বলছি পরে দিই আর তার নিয়ে যে বুঝি না আমি এখানে আম যে জগৎ আম ভেঙে লইয়া দেবে তা কি আমার আল্লাহ ভাটাই চুল কি জগতের পথটা আম দিয়ে দিল না আমি আর আমি মেয়ের রূপ না যে আমি আপনার আগে দিব এই আপনার নজর আমার উপরে বললে না ওই রকম কোনো ব্যাপার নাই এই কারণে হযরত জিব্রাইল আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলের বুড়াতে পিঠ করে দি কইলা আর তাই নারি দি কইলা ওইয়া এর সাথে বুড়া তুলে চলল আকাশে জিব মেরাদের পরে বুড়াতে আসমান উড়া দেওয়ার সাথে সাথেও এক বুড়া বেটায় ডাকে কয় ও মুহাম্মদ কই যাও আমার এমন কথা শুনিয়া দাও জিব্রাইল আলাইহিস সালাম কে বলল নবী এই বুড়ার কাছে জবাব দিবা না আপনি আসাইবা না রসুলের দিকে জিব্রাইল এই বুড়াকে তখন জিব্রাইল এবং এই বুড়া হইল দুনিয়া এর বয়স সারা দুনিয়া সমস্ত মানুষের বয়সের চেয়ে বেশি এই বুড়া হইল ইবলিস জিব্রাইল এবং এই বুড়া হইল ইবলিস এর বয়স সারা দুনিয়া সমস্ত মানুষের বয়সের চেয়ে বেশি এই কারণে আপনি বুড়া অবস্থায় গেছে আর আপনি নাই আল্লাহর লোকে দেখা দিলে আইতা বের দুধক দেখতে আইয়া ওর মধ্যে বের দুধকের পথ বাতাইলা এই সময় যদি বুড়া শয়তানের কথা আপনি করে দিবি দিয়া যায় যে আপনি ওর মত বলতে আল্লাহর পথ ছাড়িয়ে দিয়া শয়তানের পথে যাইব তখন রসুলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুড়ার কাছে দোয়া বদিলা না বুড়ার পায়ে ফিরিয়া চাইলাও না একটু বাদে এক বুড়িয়ে থাকে কয় ও মুহাম্মদ কই যাও আমার এখান কথা আমি গেল জিব্রাইল এখন সাবধান নবী এই বুড়ির কাছে দোয়া দিবা না ফিরিয়া চাইলা না তাই জিজ্ঞাসা এই বুড়ি কে তখন জিব্রাইল এবং এই বুড়ি হইল দুনিয়া এই বুড়ি দৈনন্দিন হাজার হাজার মানুষকে স্বামী বানাইয়া নিজের বুকে ধারণ করে আর কিছুদিন বাদে ওই এরারে লাখ মহিলা গুরুত্ব হয়ে যায় কিছুদিন আগে শনিবার এই লয়ে গুবার কিছুদিন বাদে গুরুস্থান হটাই যায় ই ই গুরি এই গুরির হাসত হই গেল। এজন্য পৃথিবীর বিখ্যাত ওলি আল্লামা ফরিদউদ্দিন আফসার রহমাতুল্লাহ আলাইহি বলেন, জালে দুনিয়া চুয়ারু সারাস্তাস, জালে দুনিয়া চুয়ারু সারাস্তাস, দরদুরুদে শুয়ে দিগর খাস্তাস। দুনিয়ার ভক্তটা হল এক সজ্জিত কন্যার মতো, আসলে শত শত হাজার হাজার বছরের পুরাতন বুড়ি কন্যা, কিন্তু কসমেটিক লাগাইয়া স্নো পাউডার আলতা লাগাইয়া নয়া শাড়ি কিনিয়া নয়া কিনিয়া শাড়ি সে, আসলে কন্যা নয়া না শাড়ি নয়া? যতটা মানুষ দুনিয়ার জন্ম ইয়া হায় আইয়া দুনিয়াটারে নয়া দেবে, আসলে দুনিয়া নয়া না দেখে নয়া? আসলে দুনিয়া নয়া না দেশ নয়া? তোমার আগে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের এই গুলি স্বামী বানাইয়া করই দিল, আর তোমার স্বামী বানাইবার আগে গুরুত্ব হতে দিল তোমারে আসবু এই গুলি স্বামী বানাইয়া করইছে, বেশি দিন বাকি নাই তোমারেও কাপড় করাইয়া গুরুত্ব হটে এই গুলি কাজে। হে রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই গুলির টাকা যদি আপনি মেরাদের বাক্যে করে দিকে দিয়া যায় আপনার উন্মত বলতে দুনিয়ার লাগি পাগলিরা আখেরাত বলিল। রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই বুড়ার ডাকে অজুয়াব দিলেন না, গুলির ডাকে অজুয়াব দিলেন। আল্লাহ রসুলকে নিয়ে জিব্রাইল ফিরিশতা যেখান থেকে আকাশে উড়িয়া চলছিলেন কাবা শরীফের সামনে থেকে, এখান থেকে 500 কিলোমিটার উত্তরে গেলেন, পরবর্তী হালে মাস দুখে 500 কিলোমিটার সে বসেছে, তখন কেউ জানতো না এখানে 500 কিলোমিটার। 500 কিলোমিটার উত্তরে গিয়া দেখা গেল তারা তো আকাশে উড়ে চলছেন কিন্তু নিচে একটা ঘন খেজুরের বাগান দেখা যায়। জিব্রাইল ফেরেশতা রসূলের লইয়া ইনাম আল্লাহ আমলা এবং তারা দুজনে দুইটা হাত প্রণাম করলাম। রসূলের দিকে এখান কোন জায়গা বলে এখানের নাম ইয়াসরিব, এটা একটা পল্লী, মেরাজ থেকে আওয়ার বাদে এক বছর পরে আপনি মক্কা শরীফ থেকে হিজরত হইলে ইহা নয় বা আপনি ইহানের বাসিন্দা হইলা। পরবর্তীকালে এই জায়গাটা ওই রসুলের শুভাগমন উপলক্ষে সহজ রূপে গড়িয়া তোলা হয়েছে এবং তার নাম রাখা হয়েছে মদিনাতুল রসুল। তার মানে হজরত মুসা, হজরত জিব্রাইল আলাইহিস সালাম রসুলকে নিয়ে আবার উড়িয়া চললেন, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা হয়েছিল যে তুর পাহাড় ওইখানে ওনার নিয়ে আরো দুই হাত নমাজ করলেন, আবার উড়িয়া চললেন। ঈসা আলাইহিস সালাম মরিয়মের পর্বত থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন যে পর্বতে, সেখানে আমি আরো দুই হাত নমাজ করলেন। এইভাবে সর্বশেষে তারা দুজন বাইতুল মুকাদ্দাসের আঙ্গি নাই দিয়া বসবে। এদিক থেকে আমাদের রসুল যে আল্লাহ জিব্রাইল ফেরেশতার মাধ্যমে ওখানে দিলা, আর ওই দিক থেকে আল্লাহর কুদরতি ব্যবস্থায় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসূল দিন দেখে গেছে সকল নবী রসূল আল্লাহ এখানে উপস্থিত করিয়া দিয়া, সমস্ত নবী রসূলদের মেরাজের রাত্রে আল্লাহ আমাদের নবীর সাথে সাক্ষাৎ করাইয়া দিলা বাইতুল মুকদ্দসে, কেমন কইরা সম্ভব? কেমন কইরা সম্ভব? আল্লাহ সুবহান, আল্লাহ অক্ষমতার থেকে পবিত্র, আমাদের পক্ষে যা কিছু সম্ভব না আল্লাহ পক্ষে তার সব কিছুই সম্ভব। এইভাবে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বাইতুল মুকদ্দসে সমস্ত নবী রাসূলকে আল্লাহ একত্র করিয়া দিলা, সমস্ত পয়গাম্বর বলতে জমাতে একটা নমাজ হইল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারে দাঁড়াইলা, সেই নামক ইজ্জাই ভাই প্রস্তুত করতেছিলা, জিব্রাইল ফেরেশতা আমাদের নবীর হাত মুবারক দিয়ে আগে বাড়াইয়া দিয়া হইলা, এই পয়গাম্বরি নমাজের ব্যবস্থা আল্লাহ আপনার মেরাজের মতো এর দায় করতই যাতে মহল নবী আপনার মুক্তা দিয়া রইয়া আপনার এই জমাতের ইমাম বানানো যায়। ঘটনা নিয়মের মধ্যে আমরা এখন শিকার কত আমাদের নবী যেখানে উপস্থিত সেখানে অন্য কোন পয়গাম্বরেরও ইমামতি করার অধিকার থাকে না। আমরা আমার বন্ধু বেস্টের সাবি ফাইতা সাইন নাই এমন দু আল্লাহ আপনারা আমাদের মেয়েরাদের ঘটনার শিক্ষা হিসাবে সবক হিসাবে বেহেস্তের সাবি নমাজ গ্রহণ করার তৌফিক দান করুন।